ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون নিশ্চয় সব লোকগণ থাকবে পরম আরামে সিংহাসনে বসে অবলোকন করবে আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যে সজীবতা দেখতে পাবেন তাদেরকে মোহর করা বিশুদ্ধ শরাব পান করানো হবে তার মোহর হবে কস্তুরী এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত তার মিশ্রণ হবে তসনিমের পানি এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্যশীলগণ إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলত নিশ্চয়ই এরা বিভ্রান্ত অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون আজ যারা বিশ্বাসী তারা কাফিরদেরকে উপহাস করছে সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে কাফিররা যা করত তার প্রতিফল পেয়েছে তো